الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله من شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم وفي عنقي سلاح من ذهب وقد قرأ سورة البراءة في الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله قلت يا رسول الله لسنا نعبدهم قال أليس تحرمون ما أحل الله فتحرمونه وتستحلون ما حرم الله فتحلونه قال نعم قال فتلك عبادتهم رواه ابن جرير واللفظ لأبي قريب والسند حسن جابتي وبشنك شاء الله فاكر جنو এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীব্যাপী যাবতীয় অশান্তির মূলে রাজনৈতিক প্রতিযোগিতা, ক্ষমতার দ্বন্দ্ব, আপোষে ভ্রাতৃঘাতী হানাহানি বর্তমান পৃথিবীতে দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থাই হল যাবতীয় অশান্তির মূল কারণ। অন্যতম প্রধানতম কারণ হলেও এটাই এখন মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে শুরু করে মসজিদের কমিটি নির্বাচন পর্যন্ত সর্বত্র চলছে দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। আর এর ফলেই সর্বত্র চলছে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে, বাপ বেটাতে, স্বামী স্ত্রীতে। আগে মহিলারা অন্তত নিরাপদ ছিল, এবং সেখানেও শুরু হয়েছে নেতৃত্বের এবং ক্ষমতার দ্বন্দ্ব। আজকে এমন একটা দিন আমরা কথা বলছি সেদিন সারা পৃথিবীব্যাপী বিশ্ব মোড়লের গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে আসন আসেন একজন নবোদ্ভূত ব্যক্তির আগমনের ফলে পুলক অনুভব করছে। মূলত কোন ব্যক্তির পরিবর্তনে মানুষের পরিবর্তন হয় না, নেতার পরিবর্তনে সমাজের পরিবর্তন খুব কমই হয় যতক্ষণ না নীতির পরিবর্তন হয়। এই পৃথিবীতে নবীগণ এসেছিলেন মানুষের নীতির পরিবর্তন করার জন্য, আকিদা ও বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে মানুষের হাত পা সবকিছু পরিবর্তন হয়। মানুষ প্রত্যেকেই চায় মানুষের উপরে নেতৃত্ব দিতে, ক্ষমতার বড়াই দেখাতে, আমি সবচেয়ে বড়, আমার চেয়ে কেউ নয়, এটা সব মানুষেরই মনের কথা, এটা শয়তানি অপতৎপরতা, শয়তানি জজবা। এটা আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য, এটাকে চেপে রেখে নিজের তবিয়তকে প্রধানত করে যখন আল্লাহর বিধানকে উন্নত করার মানসিকতা সৃষ্টি হয় তখনই সমাজ উপকৃত হয়, সমাজে শান্তি আসে। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়ে বলেছেন, হে রসুল, তুমি বলে দাও মানব জাতিকে আল্লাহই হচ্ছেন রাষ্ট্র ক্ষমতা দানের মালিক, তিনি যাকে খুশি শাসন ক্ষমতা দান করে থাকেন, যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অসম্মানিত করেন, সবই তার মঙ্গল হাতেই নিহিত। তিনি রাত্রির অন্ধকার থেকে সূর্যকে ছিনিয়ে এনে দিবসের আলো উদ্ভাসিত করেন, তিনি দিবসের সূর্য আলোকিত দিন থেকে আবার রাতের অন্ধকার টেনে নিয়ে আসেন। হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা কখনোই কোন অবিশ্বাসীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি সেটা করো মনে রেখে দিও তোমার ব্যাপারে আল্লাহ দায়িত্বমুক্ত হবেন। হ্যাঁ, ভয়ে পড়ে যদি কিছু করো সেটা স্বতন্ত্র, মনে রেখো তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তোমার প্রভু আল্লাহর দরবারে। সূরে আল ইমরানের 26, 27, 28 তিনটি আয়াত পরপর আল্লাহ পাক ব্যক্ত করেছেন দুনিয়াবাসীকে সাবধান করার জন্য। বিশ্বাসী কেন বলা হল আর অবিশ্বাসী কেন বলা হল? আমরা মোমিন কাফের বলতে খুব ভালোবাসি, এর অর্থ কিন্তু আমরা অনেকে জানি না। মোমিন হল তারাই যারা বিশ্বাসী। কিসে বিশ্বাসী? গায়েবে বিশ্বাসী, ওহিতে বিশ্বাসী। আমরা আল্লাহকে দেখি নাই, ওহিও দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, এবং সেটা এমন অটল বিশ্বাস যেখান থেকে একটু নড়চড় হলে আপনি জাহান্নামী হবেন। কোরআন হাদিস আল্লাহ পাকের ওহি, এই ওহির বিধান হচ্ছে অভ্রান্ত চূড়ান্ত সত্য। এই সত্যের উপরে বিশ্বাস আনয়ন করার জন্যই যুগে যুগে নবীগণ দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেছেন। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একই মিশন নিয়ে দুনিয়া এসেছিলেন, কিন্তু ক্ষমতা লিপসুরা কখনোই তাকে বরদাস্ত করে নাই। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আবু জাহালের নেতৃত্বে 15 জন নেতা যেদিন রসুলের দরবারে এসে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েছিল, মূলত তিনটি ছিল প্রধান। এক নম্বর ছিল এই, তুমি যদি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা বানাবো, কারণ আমরা তোমাদের চাচা। চাচাদের বদলে ভাতিজা আশুকেরা কেউ অসম্মানজনক মনে করবে না। দ্বিতীয়, তুমি যদি অর্থ সম্পদের মালিক হতে চাও আমরা তোমাকে সম্পদের পাহাড় গড়ে দেব। তৃতীয়, যদি তুমি সুন্দরী নারীর স্বামী হতে চাও সেটাও তোমাকে দেব। অন্য বর্ণনায় এসেছে, যদি তোমার মাথায় কোন অসুখ হয়ে থাকে আমরা অসুখ ভালো করার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে আসবো। মাথায় অসুখ কথাটা কেন বলল? যে আমরা যুগ যুগ ধরে বাপদাদার আমল থেকে যে সমস্ত প্রথা, যে সমস্ত ধর্ম পালন করে আসছি, এ ব্যাপারে এসে সব পাল্টে দিচ্ছে। এতগুলো মূর্তি উপাসনা করি, দলে দলে আমরা বিভক্ত আছি, 10-12টা উপগোত্রে বিভক্ত আমরা, সমস্ত আরবের উপরে আমরা নেতৃত্ব চালিয়ে যাচ্ছি, সবাইকে আমরা আজমি বলি, বোবা বলি, আর আমরা যদি আরব বলি, স্পষ্ট ভাষী বলি, আমাদের যে আভিজাত্য কৌলিন্য সমস্ত আরব উপদ্বীপের উপরে আছে, মোহাম্মদ তার উল্টাপাল্টা বলছে। সে বলছে সব সমান, সব মানুষ সমান, এটা কি হয় নাকি? যারা আমাদের বাড়িতে খেয়ে ফেরে মানুষ হয়, যাদেরকে বাজার থেকে কিনে আনলাম টাকা দিয়ে, যারা আমাদের বাড়িতে চাকর নকর খেটে জীবন কাটায়, যাদের সন্তানরা আমাদের বাড়িতে মানুষ হয়, যাদেরকে মেরে ফেললে কোনো কৈফিয়ত দিতে হয় না, তাদেরকে বলছে আমাদের সমান? একদিন রসুলের দরবারে গিয়ে দেখে সেখানে বেলাল বসে আছেন, ইবনে মাসউদ বসে আছেন, গরিব যতগুলো তাদের দৃষ্টিতে একেবারে দাস, কৃত দাস। তারা ধিক্কার দিয়ে বললে, হে মোহাম্মদ, তোমার পাশ থেকে লোকগুলো আগে সরাব, এরা যেখানে বসবে আমরা সেখানে বসতে পারি না, আমরা নেতা। রসুল এই সমাজ ব্যবস্থা ভেঙে দিতে চেয়েছিলেন, তাই তারা পছন্দ করে নাই। উঁচু নিচু ভেদাভেদ সেই আমল থেকেই আছে, বড় লোক আর গরিবের মধ্যে ভেদাভেদ সেই আমল থেকেই আছে, এটা মানুষের প্রকৃতিগত প্রবণতা। ধনীরা গরিবদেরকে ঘৃণা করে, সবলরা দুর্বলদেরকে ঘৃণা করে, ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদেরকে ঘৃণা করে, হীন মনে করে, এটা স্বাভাবিক প্রবণতা। এর বিরুদ্ধে তো ইসলামের সংগ্রাম। আল্লাহ রসুলের এই বক্তব্য তাদের পছন্দ হয়নি। এই তিনটা প্রস্তাব দেওয়ার পরে চাচা আবু তালেব বলছে, ভাতিজা এসো তো, এরা চাচারা কি বলে শোনো। শাবনি শুনলেন, শোনার পরে উনি বললেন, চাচারা আপনার তো জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রস্তাব দিই, আপনারা এমন একটি কলমা পাঠ করুন যেটা পাঠ করলে আরব শুধু নয়, আরবের বাইরে যত দুনিয়া রয়েছে সমস্ত দুনিয়ার মালিকানা আপনারা হাতে মুঠো মধ্যে পাবেন। এই কথা শুনে আবু জাহেল আনন্দে আতিশয্যে বলে উঠলেন যে, ভাতিজা তাই যদি হয় তো ওই কলমে একবার কোনো আমি 10 বার পড়তে রাজি আছি। তখন রসুল বললেন, আপনারা বলুন আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, তাহলে আপনারা সফল কাম হবেন। তখন আবু জাহেল হাত তালে দিয়ে উঠে বল, তুমি এই জন্য ডাকছো, এটা হবে না, কি একটা পাগলের মতো কথা বলে, এটা কোনো হয় নাকি? এতগুলো এলাহ থাকতে তুমি একটা এলাহ বানাচ্ছ, এটা কি হয়? ইন্নাহাদাল্লাশাইউন উজাব, অত্যন্ত আশ্চর্য কথা, এত এলাহ আমাদের আছে 360টা, তুমি সব ভেঙে ধরে একটা বানাচ্ছ, এটা হয় না। উদ্দেশ্য কিন্তু মূর্তি পূজা ছিল না, মূর্তির পদতলে যে নজর নিয়াজ নিবেদন করা হয়, লক্ষ লক্ষ টাকা দৈনিক সেখানে মজুদ হয়, সেগুলো ভোগ করে এই যাজক শ্রেণী, মক্কার নেতৃবৃন্দ। ওই মূর্তিগুলো যদি চলে যায় নজর নিয়াজ বন্ধ হয়ে যাবে, ওরা খাবে কি? অর্থনৈতিক বিরাট ক্ষতি, সেই সঙ্গে নেতৃত্বের ক্ষতি, এই দুটাকে তারা বরদাস্ত করতে পারে নাই। নেতৃত্বের লোভ মানুষকে চূড়ান্ত ক্ষতির পর্যায়ে নিয়ে যেতে পারে, যার বহু দৃষ্টান্ত পৃথিবীতে আছে। একেবারে বৃদ্ধ হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েও সে মনে করে আমি ইলেকশনে দাঁড়াব, এমন নেশা। আর এই জন্যে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করলেন, এটা তোমাদের হাতে নয়, এটা আমার হাতে, তোমরা যতই লাফালাফি করো এটা হবে না। মনে রেখে দিও, আল্লাহ রাসূল আমাদেরকে সাবধান মানে উচ্চারণ করে বলে গেছেন, লা তাসআলিল ইমারা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উ'ইনতা ইলাইহা, মুত্তাফাকুন আলাইহ। وفي رواية للبخاري وفي رواية للبخاري قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرسون على الإمارة وإنها لندامة يوم القيامة فنعم المرضعة وبئست الفاطمة. তোমরা অতি সত্তর নেতৃত্বে লোভ করবে, সাবধান, দুনিয়াতে যারা নেতৃত্বে লোভ করবে আখেরাতে এটা তাদের জন্য নাদামাত বা লজ্জার কারণ হবে। নিয়ামাতুল মুরদিয়া, কতই না সুন্দর এই ব্যক্তি যে না আছে পায়, কতই না হতভাগা এই ব্যক্তি যে নেতৃত্ব চাইতে চাইতে মরে যায় দুনিয়াতে, নেতৃত্বের পাগল হয়ে থাকে। আল্লাহ রাসূল বলছেন খবরদার নেতৃত্ব চেয়েও না, যদি তুমি চেয়ে নেতৃত্ব নাও তাহলে এটা এর দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে, আর যদি তোমাকে নেতৃত্ব সুপর্দ করা হয় তাহলে তুমি সাহায্যপ্রাপ্ত হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইন্না লা নাসতামুল আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ولمن حرس عليه وفي رواية لمسلم ومن أراده আমরা নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির হাতে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, যে ব্যক্তি নেতৃত্বে লোভ করে। তো মুসলিম শরীফের রাওয়াতে আসছে যে ব্যক্তি নেতৃত্বের আকাঙ্ক্ষা অন্তরে লালন করে। এ সমস্ত হাদিস এবং আল্লাহ পাকের কোরআনের আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দান করেছে যে নেতৃত্বের জন্য তোমরা খবরদার প্রতিযোগী হয়েও না, ক্ষমতার দ্বন্দ্বে মিশে যেও না। আবার আমরা যারা সমর্থক হিসেবে আছি তাদেরকে সাবধান করে বলা হচ্ছে কোরআনে সূরা নিসা 85 নম্বর আয়াতে ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোন একটি ভালো কাজে সুপারিশ করবে ওই ব্যক্তি যত নেকির কাজ করবে সুপারিশ করনেওয়ালা ব্যক্তি তার নেকির অংশ পাবে, আর যে ব্যক্তি কোন মন্দ কাজে সুপারিশ করল ওই সুপারিশের যে ব্যক্তি নির্বাচিত হলেন তার সারা জীবনের যত অন্যায় কর্মের একটা অংশ ওই সমর্থনদাতা নিজে পাবেন। যেমন নাকি পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তি হচ্ছেন কাবিল ইবনে আদম, তার ভাই হাবিলকে সে হত্যা করেছিল। হাদিসে আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবেন সকল নিহত ব্যক্তি এবং হত্যাকারী সকল ওই পাপের বোঝা ওই কাবিলের ঘাড়ে চাপ, একটা অংশ শুধু নয় পুরো গোনা তার ঘাড়ে চাপবে, কারণ সে প্রথম এই অন্যায় রেওয়াজটা চালু করেছিল। অতএব সমর্থক এবং সমর্থিত, নির্বাচক এবং নির্বাচিত উভয়কেই দায়িত্বশীল হতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে বলার আগে ইসলামী সমাজ পরিচালনা ব্যবস্থা সংক্ষেপে তুলে ধরে বাঞ্ছনীয় মনে করছি। আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি স্তম্ভ জরুরি, পৃথিবীর সকল দেশ এই তিনটি স্তম্ভের বাইরে কেউ নাই। প্রশাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটি স্তম্ভের উপরে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সকল রাষ্ট্রে এই দুটি বিভাগ প্রশাসন বিভাগের হাতে, সরকারের হাতে, বিচার বিভাগের যিনি বিচারক নিয়োজিত হন তিনি কিন্তু নির্বাচিত হন না, তিনি মনোনীত সরকারের। রাজশাহীতে যিনি ডিসি আছেন তিনি কিন্তু রাজশাহীবাসীর নির্বাচিত প্রতিনিধি নন। রাজশাহী জজ কোর্টে যিনি জজ আছেন বা ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু আপনাদের নির্বাচিত কোন ব্যক্তি নন, অথচ তিনি সবচেয়ে পাওয়ারফুল, তার একটা কলমের খোঁচায় আপনাকে জেলখানা যেতে হচ্ছে, আপনার ফাঁসি হচ্ছে, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে, এটা সহজ ক্ষমতা মনে করবেন না, খুব কঠিন ক্ষমতা, অথচ ওই ব্যক্তি আপনার নির্বাচিত নহেন। থাকলো একটি বিষয়, আইন বিভাগ, আইন প্রণয়ন যারা করবেন এই ব্যক্তিকে আমরা বলি এমপি, মেম্বার অব দি পার্লামেন্ট। এই ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি জনগণের হাতে। এইখানে গিয়েই পৃথিবীতে যত অশান্তির মূল কারণ ঘটে গেছে, ইসলাম এটাকে জনগণের হাতে ছেড়ে দেয় নাই। কোন আইনে দেশ চলবে, কোন বিধান মতে দেশ চলবে, এই বিষয়টি যদি সবার হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ অনেক সময়, বরং অধিকাংশ সময় ভুল নির্বাচন করবে। কারণ আমরা নির্বাচন করি আমাদের পরিচিত ব্যক্তিকে, অপরিচিত ব্যক্তিকে আমরা নির্বাচন করতে সঠিকভাবে পারি না। আপনি আপনার আত্মীয় স্বজনকে হয়তো চিনেন বা বন্ধু বান্ধবকে চিনেন, যিনি প্রার্থী হলেন তাকে আপনি চিনেন। একটাই আপনার অন্ধবিশ্বাস, আমার দলের নেত্রী বা নেতা যখন দিয়েছেন নিশ্চয়ই তিনি ভালোই হবেন, বাস অন গুড ফেথ আপনি আপনার সমর্থন সেখানে দান করলেন। এটা অত্যন্ত ভুল চিন্তাধারা। আপনার একটাই ক্ষমতা রয়েছে, দেশের নেতৃত্ব কে দিবেন এবং কোন নীতির ভিত্তিতে দেশ চলবে, এই ক্ষেত্রে যদি কখনো আপনার সমর্থন কামনা করা হয় আপনি তখন সেখানে সমর্থন দিবেন অথবা সমর্থন না দিবেন। আপনি মুসলমান, আপনার সার্বিক জীবন পরিচালিত হবে ইসলাম অনুযায়ী, এই শপথ নিয়েই আপনি ইসলাম কবুল করেছেন। মুসলিম অর্থ হল আত্মসমর্পণকারী, আর কাফের অর্থ হল যিনি অবাধ্য, প্রত্যাখ্যানকারী। আল্লাহর বিধান যিনি কবুল করে নিয়েছেন তাকে মুসলিম বলা হয়, আল্লাহর বিধান যিনি কবুল করেননি তাকে কাফের বলা হয়। আর আল্লাহর বিধান শুধু মসজিদের জন্য তো নয়, আপনার পুরো জীবনটা পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী, তবে তো আপনি মুসলিম। যখন পার্লামেন্টে যাবেন সেখানে কার বিধান চলবে? মানুষের জীবনে মৌলিকভাবে দুটো দিক আছে, একটা হল ইবাদত, একটা হল মুআমালা। এই যে আমরা এখন এসেছি মসজিদে, এটা আমরা ইবাদতের জন্য এসেছি। সালাত, সিয়াম, হজ, জাকাত ইবাদত। জাকাত হচ্ছে আর্থিক ইবাদত, সালাত হচ্ছে দৈহিক ইবাদত। এগুলো আপনি করবেন রসুলের দেওয়া বিধান অনুযায়ী। এখান থেকে বেরিয়ে যখন আপনি নওয়াদাপাড়া বাজারে যাচ্ছেন বা ঢাকাতে কোনো অফিসে যাচ্ছেন বা আপনি আপনার সংসদ ভবনে যাচ্ছেন, ওটা আপনার বৈষয়িক জীবন শুরু হচ্ছে। সমাজ কিভাবে পরিচালনা করবেন, কিভাবে ব্যবসা পরিচালনা করবেন, কিভাবে আপনার অর্থনীতি পরিচালনা করবেন, এখানেও কিন্তু আপনাকে আল্লাহর বিধান মেনেই চলতে হবে, সেখানে শয়তানি বিধান চলবে না। যদি ওই বিশাল ক্ষেত্র 75 সালাত আদায় করতে খুব বেশি বেশি 5-10 থেকে 50 মিনিট আপনার লাগে, আর বাকি 23টা ঘন্টা উনি বৈষয়িক জীবনে যাপন করছেন, এই বৈষয়িক জীবনটা কার বিধান মতো চলবে কখনো ভেবে দেখেছেন কি? এই বিশাল জীবনের ক্ষেত্রটা আপনি আপনি আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হচ্ছেন না। দাবি করছি আমি আপনি সবাই যে আমরা মুসলিম, কিন্তু ওই ক্ষেত্রে আপনি কার আনুগত্য করছেন কখনো কি ভেবে দেখেছেন? রসুল্লাহ বলেছিলেন, এসে প্রত্যেক নবী রসুল একই কথা বলেছে, সর্বক্ষেত্রে তোমাকে আল্লাহর আনুগত্য করতে হবে। আর এই জন্যই ফেরাউন খেপে গেছিল, আর এই জন্য আবু জাহাল খেপে গেছিল। আল্লাহ রসুল যদি কাবা করে তাম দিন 75 জায়গায় আর বেশি নফল সালাত আদায় করতেন, আবু জাহাল তাকে কিচ্ছু বলতেন। কিন্তু যখন তিনি বৈষয়িক ব্যাপারে কথা বলেছেন, মূর্তি হটাও, শেরেক বন্ধ কর, শেরেক বাতিল করো, তখনই ওরা খেপে গেছে। 3 বছর তো গায়ে হাত দেয়নি, তৌহিদ এখানে গিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্যই বলছি, নইলে তৌহিদ মূলত একটাই, একটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, এটা কি তৌহিদ রুবুবিয়াত? এটা কাফেররাও করে মুসলমানরাও করে। একটা হিন্দু কেমন জিজ্ঞেস করেন তো, সে কি 33 কোটি দেবতা মানে এক ঈশ্বর মানে? সেও ঠিক এক ঈশ্বরই মানে, নাম যাই বলুক না কেন, ঈশ্বর বলুক ক্ষতি নেই, কিন্তু এককে মানে। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সে এককে মানে, ইহুদিকে জিজ্ঞেস করেন সে একজনকে মানে, উপরওয়ালা বলে সবাই অস্বীকার। কিন্তু আবু করেন না, তারাও করে না, আবু জেহেল করত না, আবু লাহাবও করত না, ওই ফেরাউনও মরার সময় আল্লাহর নাম করেছে। আধুনিক যুগের সেরা ফেরাউন স্ট্যালিন পর্যন্ত মরার সময় ও মাই গড বলে চিৎকার করে উঠছে। প্রত্যেকটা মানুষের অবচেতন মনে, তার দেহের মধ্যে, তার সর্বত্র আল্লাহর অনুভূতি আছে, সে স্বীকার করে। যখন গায়ে বল থাকে স্বীকার করে না, যখন অসুখে পড়ে তখন স্বীকার করে। অর্থাৎ আল্লাহকে স্বীকৃতির অর্থে কিন্তু তৌহিদ নয়, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার স্বীকৃতিকে বলা মূলত তৌহিদ। সে সার্বিক জীবনে আপনার দাসত্ব যদি আল্লাহর কাছে আপনি দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আমরা তৌহিদ থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহ রসুল একদিন সুরে তওবা পাঠ করছেন, খ্রিস্টানদের বিখ্যাত নেতা এবং আলেমে দিন তাদের ভাষায় আদি ইবনে হাতেম সেখানে এসে উপস্থিত ইসলাম কবুল করার জন্য। রসুল তখন পড়ছেন সুরে বারাতের অর্থাৎ সুরে তওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদিদের অভিশপ্ত হওয়ার মূল কারণ ছিল এই যে তারা তাদের আলেম এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল আল্লাহকে ছেড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিচ্ছেন, রব বলতে তারা ওই আলেমদেরকে আল্লাহ বানায় নাই, বরং আলেমরা যা বলতো তওরাত যাচাই বাছাই না করে সেটা মেনে নিয়ে আমল করত। তওরাত আল্লাহর কিতাব। তো যখন আল্লাহ রসুল এই আয়াতটা পড়লেন, পাশ থেকে আদি ইবনে হাতেম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা নাবুদুহুম, আমরা তো আমাদের আলেম দরবেশদেরকে, পীর পুরোহিতদেরকে তো আমরা ইবাদত করি না। আল্লাহ রসুল জবাব দিলেন, আলাইসা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনা ওয়া তাসতাহিল্লুনা মা আহাররামাল্লাহু ফাতুহিল্লুনাহু। তোমাদের পীর পুরোহিতরা যেগুলিকে হালাল বলেন তোমরা, অথচ আল্লাহ সেগুলিকে হারাম করেছেন, তোমরা কি তোমাদের এই পীর দরবেশদের কথাই মেনে চলো না? আল্লাহ যেটাকে হারাম করেছেন ওনারা যদি সেটাকে হালাল করেন, তোমরা কি সেটাকে হালাল বলো না? হ্যাঁ তাই তো করি, কেন হুজুরদের কথা শুনতেই তো হয়, ওনারা যা বলেন তাই তো আমরা মানে। আল্লাহ রসুল জবাব দিলেন, ছোট্ট জবাব, আর তিলকা ইবাদত হুম, এটাই তাদের ইবাদত করা হল। অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে মানুষ যদি কোনো বিধান দেয় আর আমি বা আপনি যদি সেটার নিঃশর্ত আনুগত্য করি, ওটাই হচ্ছে আল্লাহ রসুলের ভাষায় ফাতিলকে ইবাদত, এটাই হচ্ছে ইবাদত। প্রতিটি রসুলের হাদিসের প্রতিটি ভাষা, প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ এবং জ্ঞানী মানুষের জন্য খোরাক। আমরা মনে করি সেজদা করাটাকে ইবাদত বলা হয় না? যদি আমি কোন নির্দেশ আপনাকে দেই, যে নির্দেশ করা হয়েছে বিরোধী, আর আপনি যদি যাচাই ভাষায় সেটাই ওটা মেনে নেন, তাহলে আপনি আমার ইবাদত করলেন। সাবধান হয়ে যান, আপনি যাকে সমর্থন দিচ্ছেন যদি ওই ব্যক্তি এই বিষয়ে সমর্থন চান যে এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন আপনি আমি সবাই সেখানে আমাদের সমর্থন বা অসমর্থন ব্যক্ত করব। নীতি প্রশ্নে আগে আসতে হবে, কোন নীতির উপরে দেশ চলবে এখানে আগে আসতে হবে। এদেশ অধিকাংশ মানুষ আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু এই বিষয়টি আমরা সবসময় উপেক্ষা করে আসছি। ব্যক্তি নিয়ে তো কোন ব্যাপার না, ওখানে যদি ফেরেশতা যদি চলে যায় আর নীতি যদি এটাই থাকে যে মানুষের মনগড়া আইন চলবে, তাহলে কশ্চিনকালে ওই দেশের কোন পরিবর্তন হবে না। আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের একটা মানুষ পরিবর্তন হয়েছে, সবাই পাগল হয়ে যাচ্ছে। যতদিন ধরে শ্বেতাঙ্গদের রাজত্ব চলছিল 147 বছর ধরে, এখন একটা কৃষ্ণাঙ্গ আসলো, কতদিন আনন্দ হল। চামড়ার রং যাই হোক না হোক, মগজে তার কি আছে না সেটা তো আমরা বুঝতে পারি, মগজ তো পরিষ্কার। যে ইরাকে হামলা হয়েছে ঠিক হয়েছে, আফগানিস্তানে বোমা পড়ছে ঠিক আছে, এসব ব্যাপারে আগের প্রেসিডেন্ট এবং এই প্রেসিডেন্ট একই মন্তব্য আগেই প্রচার করে দিয়েছেন। মিডল ইস্টে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে এটা ঠিকই আছে, দরকার আছে, আমেরিকার স্বার্থে এগুলো দরকার, নীতির কোন পরিবর্তন নাই। আজকে পেপার পড়ে দেখেন, বরযাত্রীর ছেলে বিয়ে করতে যাচ্ছে জীবনের একটা স্বাদ নিয়ে, 40 জন নিহত সেখানে, ওই বিশ্বমহলদের বোমা হামলায়, তার বিবেকে একবারও ধাক্কা দেয় নাই। হ্যাঁ, 102 বছরে একটা বুড়ি তাকে ভোট দিয়েছে, ওটাই তার ভাষণে উল্লেখিত হয়েছে। হ্যাঁ, 102 বছরের পুরনো বুড়ি আজকে আমাকে ভোট দিল, কতই না সুন্দর হল। এগুলো কোন বিষয় নয়, কার কোথায় জন্ম কার, এটা দিয়ে আরেকটা বর্তমান সভ্য জগতে একটা অসভ্য নীতি ফুটে ওঠে। সে দেশে 147 বছর ধরে, 1861 সাল থেকে ওই শ্বেতাঙ্গদের রাজত্ব চলছে, কৃষ্ণাঙ্গদের তারা মানুষ বলে মনে করে না। জন এফ কেনেডি নিহত হলেন কেন, আব্রাহাম লিঙ্কনের এত নাম কেন জানেন? একটাই কারণ, যে কালো মানুষদেরকে অধিকার দিতে হবে। তার স্কুলে বসলে শ্বেতাঙ্গ ছাত্রের সঙ্গে কৃষ্ণাঙ্গ ছাত্র বসতে পারবে না, তাদের স্কুল আলাদা, তাদের ওই অফিস আসবে চাকরির ক্ষেত্রে, তাদের কোটা নির্ধারণ করা হবে, তারা শ্বেতাঙ্গদের সঙ্গে অফিসে চাকরি করতে পারবে না। এদের বেতন যা হবে ওদের বেতন তা হবে না। সেদেশের মহিলারা ভোটাধিকার পেতে মাত্র কিছুদিন আগে এই ধরনের বৈষম্য নীতি যেখানে চলে আসছে 200 বছর ধরে, সেদেশ পশ্চিমকালও কোন মানুষের জন্য আদর্শ মানুষ আদর্শ রাষ্ট্র নয়। আজও পর্যন্ত গত জুলাই মাসের রিপোর্ট আসছে আমাদের, জুন মাসের রিপোর্ট আসছে আমাদের কাছে, যে খোদ নিউ ইয়র্ক সিটিতে 20% মানুষ না খেয়ে থাকে, তারা রাস্তার ধারে আশেপাশে ছিন্নমূল হয়ে বসবাস করে। আলোর নিচে অন্ধকার, পুরা আমেরিকাতে 13% মানুষ আজ পর্যন্ত বিলাস্টারভেশন লেভেলে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আছেন কোথায়? পুঁজিবাদী অর্থনীতি যে দেশেই চালু থাকবে, সে দেশে সমস্ত রক্ত এক জায়গায় শোষিত হবে আর হাত পা সব শুকিয়ে যাবে। অথচ একবার তাকিয়ে দেখুন পিছন দিকে, 1400 বছর আগে যখন প্রেস ইলেকট্রনিক মিডিয়া ছিল না, যখন পুলিশ ও জেলখানা ছিল না, যখন কোন গোয়েন্দা বিভাগ ছিল না, তখনই আরব উপদ্বীপের 13 লক্ষ বর্গ মাইল এরিয়া বিশাল উপদ্বীপের মধ্যে ওমরের মাত্র 10 বছরের শাসনকালে একটা জাকাত নেওয়ার হকদার খুঁজে পাওয়া যায় নাই। অথচ ওই আরবেই ইসলাম আসার আগে মানুষ গরু ছাগলের মধ্যে বিক্রি হতো অভাবের তাড়নায়। পুঁজিবাদীর শোষকরা, সুদখোর মহাজনরা মানুষ খরিদ করে নিত সুদের টাকার বিনিময়ে। পরিষ্কার হাদিস পড়ে দেখে না তো, বহু জায়গায় এরকম বিশ্ব সিরাত ইবনে হিশামে অসংখ্য ঘটনা এসে গেছে। একজন লোক ঋণ নিয়েছে, সুদের ঋণ শোধ করতে পারছে না, বলা হচ্ছে তোর বউটা আমাকে দাও, বলা হচ্ছে তোমার ছেলেকে আমাকে দাও, বাড়ির কাজের লোকের অভাব, ঋণের বিনিময়ে মানুষ বিক্রি হচ্ছে, ঋণের বিনিময়ে বউ বিক্রি হচ্ছে। এই যুগ যেখানে ছিল সেইখানে এমন কোন পরিবর্তন ঘটে গেল যে কোন পুলিশ লাগলো না, র্যাব লাগলো না, জেলখানা লাগলো না, কোনো কিছুই লাগলো না, সবকিছু পরিবর্তন হয়ে গেল রাতারাতির মধ্যে। ওই বড় বড় বড় লোকরা, ওই একর যা মাত্রা বা ভৌলুণ্ঠিত মানুষগুলা আবার মানবাধিকার খুঁজে পেল। আল্লাহ রসুল বলে দিলেন, লা ফাদলা আলি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা আলি আজামিয়িন আলা আরাবিয়িন কুল্লুকুম মিন আদাম ওয়া আদাম মিন তুরাব। আরবে আজমে কোনো পার্থক্য নাই, সাদায় কালোয় কোনো পার্থক্য নাই, তোমরা প্রত্যেকে এক আদমের সন্তান, আদম ছিলেন মাটির সৃষ্টি, অতএব কোন অহংকার নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে বেশি আল্লাহ ভীরু। এই যে মানবতার বিশ্ব বিজয়ী স্লোগান সূরা হুজরাতে বিঘোষিত হয়েছিল আজ থেকে 2000 বছর আগে, পৃথিবীর মানুষ ওইদিকে এখনো তাকিয়ে আছে কবে সেই শাসন ব্যবস্থা আসবে। দুর্ভাগ্য, এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে মুসলমানের উৎপত্তি, সে মুসলমানরাই আজকে গোলামে পরিণত হয়ে গেছে। ওইদের যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট, যারা সুরে ফাতিহা গারির হক দুই বেলাই হক দলিন আমরা সবসময় বলে থাকি। এই জন্য সুরে আলে ইমরানের 28 নম্বর আল্লাহ বলছেন, ومن يفعل ذلك فليس من الله من شيء الا ان تتقوا منهم تقات ويحذركم الله نفسه والى الله المصير। এ বিশ্বাসী সম্প্রদায়, হে মুসলমানগণ, তোমরা কোন অবিশ্বাসীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সাবধান, শুধুমাত্র আল্লাহকে মানুষ যদি তার থেকে কোন ভয়ের কারণ থাকে বলে তুমি মনে করো, তাহলে বাহ্যিকভাবে তাকে বন্ধুত্ব রাখো। ভাদ্রকুমুল্লাহ নফসাহু, আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তা সম্পর্কে ভয় দেখাচ্ছে, সাবধান, ওরা তোমাদের বন্ধু নয়। কোরআনের বিধান, হাদিসের বিধান মজলুমের জন্য সবসময় সহায়ক, জালেমের বিরুদ্ধে মূর্তিমান বিধান। আর কোরআন এবং হাদিসের এই বিধানকে অস্বীকার করে যারা যতই মানুষ পরিবর্তন করুন না কেন, যতই নেতা নেত্রী পরিবর্তন হোক না কেন, কোন পরিবর্তন আসবে না দেশে যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে। আর সেই নীতি হল ইসলামী নীতি। আপনি গ্রহণ করবেন কি করবেন না, এর ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওই আইন প্রণেতা যারা হবে এটাও নির্বাচিত হবে ওই খলিফার মাধ্যমে। ইসলামী নির্বাচন ব্যবস্থায় একজন খলিফা নির্বাচিত হবেন কাদের মাধ্যমে, বিজ্ঞদের মাধ্যমে। আর যারা অজ্ঞ তারা তাদের সমর্থক ভোট দেবে। দেশের যারা জ্ঞানীগুণী মানুষ তারাই নেতা নির্বাচন করবেন, কারণ তারাই জানেন কে সত্যিকারের যোগ্য। সেখানেও ছয়টা শর্ত হবে, তাকে অবশ্যই পুরুষ হতে হবে, তাকে অবশ্যই ইসলামী জ্ঞানে পারদর্শী হতে হবে, তাকে স্বাস্থ্যবান হতে হবে, তাকে আমর বিল মারুফ ও নাহি আল মুনকারে গুণ সমৃদ্ধ হতে হবে। বাছাই করা আমাদের নির্বাচন কমিশনার কয়েকজন নাম বলে দিবেন, আপনি শূন্য ব্যালটে ভোট দিবেন মাত্র, আপনি কোন ব্যক্তিকে দেখে কোন দলকে দেখে ভোট দিবেন না। গুণ থাকবে আপনার সামনে। হ্যাঁ, বিজ্ঞ ব্যক্তিরা ভোট দিয়ে একজনকে দিলেন, এবারে আপনি আমরা যারা আছি আমরা সমর্থক হিসেবে তাকে সমর্থন দিব, এর বাইরে আপনার কিছু করণীয় নাই। ওই খলিফা এবারে বাছাই করে দেশের ক্রিম অব দি সোসাইটি যারা আছেন তাদেরকে বাছাই করে, পনেরো জন হোক, বিশ জন হোক, পঞ্চাশ জন হোক, উনি বাছাই করে তার মজলিসের শূরা, তারা পরামর্শ পরিষদের পরামর্শদাতা নিয়োগ করবেন, তাদের পরামর্শ ক্রমে তিনি দেশ চালাবেন। এককভাবে স্বৈরাচারী কাজে দেশ চালাতে পারবেন না। এর পরেও সর্বোচ্চ বিধান থাকবে কোরআন এবং হাদিস, তার বাইরে কোন বিধান তিনি রচনা করতে পারবেন না। বর্তমান ব্যবস্থায় অধিকাংশ এমপি যেটা বলবেন সেটাই হতে বাধ্য এবং সেটাই আমাদের দেশ চলবে। আর আল্লাহর ব্যবস্থা হচ্ছে এই, সমস্ত দুনিয়া যদি একদিকে চলে যায়, বাংলাদেশের পনেরো কোটি মানুষ সবাই যদি বলে যে সুদ হালাল, কোরআন বলছে সুদ হারাম, অতএব জাতীয় সংসদে সুদ হারামের আইন পাশ হবে, কশ্চিনকালে হালালের আইন পাশ হবে না। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের হাতে ওই ফুল পাওয়ার থাকতে হবে, যে পাওয়ার জাতীয় সংসদকে তিনি বাতিল করার ক্ষমতা রাখেন। জাতীয় সংসদের এই সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তিনি ওটাকে বাতিল করে দেবেন। তিনি বলবেন না, সার্বভৌম ক্ষমতার অধিকারী আমরা আল্লাহ, আমরা মুসলিম, আমরা তার সামনে মাথা নত করেছি, অতএব কোরআন হাদিসের আইনের বাইরে যেহেতু তোমাদের সিদ্ধান্ত এসে গেছে, অতএব তোমাদের সিদ্ধান্তে আমি স্বাক্ষর দিতে পারি না, দিলে আমি জনগণের কাছে আমি লজ্জিত হব, আল্লাহ পাকের কাছে কৈফিয়তের সম্মুখীন হব, কারণ জনগণ আমাকে নির্বাচিত করেছে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। এটাই হল ইসলামী নির্বাচন ব্যবস্থা। আমরা কিন্তু এখন প্রেসিডেন্টের হাতে দুটো বিভাগ দিয়ে রাখছি, প্রশাসন বিভাগ, বিচার বিভাগ। প্রধান বিচারপতি তিনি নিয়োগ করেন, প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী তিনি নিয়োগ করেন, ডিসি মিসি সব তিনি নিয়োগ করেন, এমনকি আমাদের ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত তিনি নিয়োগ করেন। খালি একটাই বাকি রেখে দিয়েছি এমপি, এটাও যদি তার হাতে আমরা দিতাম সারা দেশব্যাপী মারামারি কাটাকাটি কিছুই হতো না। ইসলামী দিন যদি দেশে কখনো ফিরে আসে তাহলে সমাজে শান্তি আসবে, যার প্রমাণ আমরা ইতিপূর্বে একটু আগে আপনাদের বললাম, খলিফা ওমর, খলিফা ওসমান, খলিফা আলী, খলিফা আবু বকর তারা দেখিয়ে গেছেন। এমনকি ভারতের অবিসংবাদিত নেতা মোহনলাল করমলাল গান্ধী, মোহনলাল করমচাঁদ গান্ধী, ইনি আবার কিন্তু মিস্টার জিন্নার আপন চাস্ত ভাই, খবর রাখেন আপনারা, জিন্নার দাদা আর গান্ধীর দাদা একই দাদা। জিন্নার বাপ মুসলমান হয়ে গেল আর গান্ধীর বাপ মুসলমান হয়নি, একই বিরাটের লোক কিন্তু ওরা। উনি বলেছিলেন ভারত যখন স্বাধীন হয় ভারতের সব নেতাদের ডেকে, উনি তো সবার ফাদার অব দি নেশন, দেখো যারা তোমরা ভারতের স্বরাজ কায়েম করতে চাও আমার একটি উপদেশ শোনো, তোমরা ওমরের শাসন ব্যবস্থা ভারতে চালু করো তাহলেই ভারতে শান্তি আসবে, নইলে কশ্চিন কালো আসবে না। লেখাপড়া করা মানুষ এগুলো তো জানে, আর আমরা তো মূর্খ রাজনীতি কিন্তু খবর রাখি না। তো আজকের জাতিসংঘের সংবিধান যদি ইসলাম হইত পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারত। কারণ জাতিসংঘের যে বিধান এখন বলা হচ্ছে সাদা কালে বিভেদ নাই, এগুলো খালি কথার কথা, অথচ খোদ আমেরিকাতে ওটা চালু নাই, খোদ আফ্রিকাতে চালু নাই, ইন্ডিয়াতে পর্যন্ত চালু নাই। সেখানে বিহারিরা অন্যদেরকে তাড়িয়ে দিচ্ছে, মারাঠিরা অমারাঠিদের তাড়িয়ে দিচ্ছে, এদিকে আসামে অসমীদের তাড়িয়ে দিচ্ছে। দেখেন না মানুষ মানুষ কি ভেদাভেদ চলছে, মুখে বলা হচ্ছে কোন তন্ত্রমন্ত্রের নাম নেওয়া হচ্ছে। মূল বিষয়টি কোরআন বলে দিচ্ছে অনেক আগেই যে দেখো ইন্না আমি মানুষ সৃষ্টি করেছি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবায়িরা লিতা'রাফু, আমি বিভিন্ন গোত্রে দলে মানুষকে বিভক্ত করে সৃষ্টি করেছি শুধু পরিচয়ের জন্য, একে অপরের উপরে শোষণ করার জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আত্তাকুম, তোমাদের সম্মানিত সেই ব্যক্তি যিনি বেশি আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু মানুষগুলোকে আমরা পিছনে রেখে দিয়েছি, আর সেজন্য সমাজে অশান্তি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে সত্যিকার অর্থে মুসলিম হওয়া এবং তাওহীদ ইবাদতকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دينه ومن استسلم واجعلنا منهم، واخذل من خذل دينه ومن استسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم.